ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام মোহতরম হাজিরিন, আপনারা যারা নামাজ পড়েন অন্তত তারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোন সূরা তেলাওয়াত করেছি। কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলির মধ্যে একটা সূরার নাম সূরাতুল আসর। আমরা সাধারণত ওয়াল আসরি সূরা বলে থাকি। এই ছোট্ট সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন একটা ঘটনা উপলক্ষে। সেই ঘটনাটাকে এই সূরার শানে নজুল বলা হয়। ঘটনা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে তাদের সমাজে বসবাস করলেন একাধারে চল্লিশটি বৎসর। এই চল্লিশ বৎসরের ভিতরে তিনি তাদেরকে ইমানের দাওয়াত দিলেন না, ইসলামের দাওয়াত দিলেন না, এবাদত বন্দেগীর দাওয়াত দিলেন না, কলেমার দাওয়াত দিলেন না, কোনো কিছুর দাওয়াত দিলেন না, শুধু তাদের সাথে বসবাস করল। চল্লিশ বৎসর পরে যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আবু জাহাল এবং তার দলবলের লোকেরা বলতে লাগল, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কতদিন ভালো ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এতদিন ভালো ছিল বলে কেন, এতদিন তাদেরকে কোন রকমের নির্দেশ দিছেন না, অমুক কাজ করতে হবে, অমুক কাজ ছাড়তে হবে, এরকম কোন নির্দেশ দেন নাই, এই জন্য এতদিন ভালো ছিল। যখন বলতে লাগলেন জাহান্নাম থেকে বাঁচতে হলে ইমান আনতে হবে, আমল ভালো করতে হবে, তখন বলতে লাগল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অবস্থা সমস্ত আলেমগণের বেলায়, আলেমগণকে নায়েবে নবী বলা হয়। হাদিস শরীফে আল্লাহ রসুল ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন সমস্ত আলিমগণের বেলায় অবস্থা একই। আলিমগণ যতদিন পর্যন্ত সমাজের মানুষকে ইমান আনার কথা বলবেন না, আমল ভালো করার কথা বলবেন না, খারাপ কাজ ছাড়ার কথা বলবেন না, ততদিন পর্যন্ত আলিমদেরকে সবাই ভালো বলবে। যখন আলিমগণ বলতে থাকবেন জাহান্নাম থেকে বাঁচতে হইলে ইমান আনতে হবে, জান্নাতে যাইতে হইলে হালাল পথে চলতে হবে, আমল ভালো করতে হবে, তখন আলিমগণের সমালোচনার আর শেষ থাকবে। নবীর বেলায় যেই অবস্থা ছিল নায়েবে নবী, আলেমগণের বেলায় ঠিক একই অবস্থা আছে এবং থাকবে। যখন তারা বলতে লাগলো মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন তাদের এই কথার প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করেছে। তারা বলল মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর জবাবে আল্লাহ এই সূরা নাযিল করেছে, তাই আল্লাহ এই সূরার ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলির মধ্যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এটা যাচাই করার জন্য একটা স্কেল, একটা মাপকাঠি দান করেছে। এই সূরার ভিতরে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এটা যাচাইয়ের জন্য আল্লাহ একটা মাপকাঠি দান করেছে। এই মাপকাঠির মাধ্যমে এরা যেন বুঝতে পারে যে মোহাম্মদুর রসুলুল্লাহ ক্ষতিগ্রস্ত না তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত। এই সূরার শুরুতে আল্লাহ ওয়াল আসরি শব্দটা বলে আসরের কসম খাইয়া কথাগুলি বলেছেন, যেহেতু আসর শব্দটা উল্লেখ করে এর কসম খেয়ে আল্লাহ কথাগুলি বলেছেন, এই জন্য আল্লাহ সূরাটার নাম রেখেছেন ওয়াল আসরি সূরা, সূরাতুল আসর। আসর শব্দের বিভিন্ন অর্থ আছে, একটা সময়ের নামও আসরের সময়, একটা নামাজের নামও আসরের নামাজ, আর দীর্ঘ সময়কেও একত্রে আসর বলা হয়। এই দুনিয়াতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি একটা সময় দিয়া, একটা জীবন দিয়া এই দুনিয়াতে পাঠাইছে। কেন পাঠাইছেন? একটা ব্যবসা করার জন্য। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলিকে পাঠান একটা ব্যবসায়ের জন্য, সেই ব্যবসায়ের পুঁজি হিসাবে আল্লাহ তাকে একটা জীবন দিয়া থাকেন, একটা নির্ধারিত সময় দিয়া থাকেন। এই নির্ধারিত সময় এটা হইল তার ক্যাপিটাল, এটা হইল তার পুঁজি। এই পুঁজির বিনিময়ে সে যেন দুনিয়ার জীবনেই জান্নাতের খরিদ্দার হতে পারে। পুঁজি গেল সীমিত আর মুনাফাটা পাইল অসীম। যার ব্যবসায় পুঁজিও গেল মুনাফাও পাইল না, সে হয় ক্ষতিগ্রস্ত। আর যার ব্যবসায় পুঁজি গেল সীমিত আর মুনাফা পাইল অসীম, আপনারাই বলুন সে ক্ষতিগ্রস্ত না লাভবান? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রতিটি মানুষকে পাঠান একটা ব্যবসায়ের জন্য। কিসের ব্যবসা? জান্নাত কিনার ব্যবসা। এটা আপনাদের মনে রাখার মত কথা। দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠান একটা ব্যবসায়ের জন্য। কিসের ব্যবসা? জান্নাত কিনার ব্যবসা। এটা কিনার জন্য আল্লাহ মানুষকে যে একটা পুঁজি দান করেন, এই পুঁজিটা হল তার জীবন, একটা নির্ধারিত সময়, একটা সুনির্দিষ্ট সময় তার জীবন। এজন্য আল্লাহ ওয়াল আসরি বলে তার জীবনের সময়টুকুর গুরুত্ব বুঝাবার জন্য এর কসম খাইয়া আল্লাহ কথাগুলি বলেছেন। মুফাসসিরিন কেরাম কথাটা বুঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তি বরফের ব্যবসা করে, আইস, বেশ কিছু বরফ ফ্যাক্টরি থেকে কিনে নিয়ে যায়, আর ঘরে ঘরে ঘরে ঘরে গলিতে গলিতে ঘোরাফেরা করে, টুকরা টুকরা করে, ছোট ছোট করে বিক্রি করে। সম্পূর্ণটা বরফ সে 100 টাকা দিয়ে খরিদ করল, আর ঘরে ঘরে রাস্তায় রাস্তায় বিক্রি করতে করতে করতে করতে সর্বমোট তার 500 টাকা বিক্রি হবে। বলুন, বরফের মধ্যে গরম বাতাস লাগলে গলে কিনা? গলে। এই যে বরফটা নিয়ে আসে রাস্তায় চলতেছে, বরফের মধ্যে রোদ লাগতেছে, গরম বাতাস লাগতেছে, আর গলে পানি হয়ে ফুটা ফুটা করে পড়তেছে। পরে শেষ হয়ে গেলে তার ব্যবসা হবে না গলার আগে আগে বিক্রি করে শেষ করতে হবে? ঠিক তেমনিভাবে আল্লাহ মানুষকে যে জান্নাত কিনার জন্য যে পুঁজিটা দিয়েছেন তার জীবন, যেমনভাবে বরফ তিলে তিলে ক্ষয় হয়, ঠিক তেমনিভাবে প্রতিটি মানুষের জীবন তিলে তিলে ব্যয় হয়। প্রতিটি মানুষের জীবন তিলে তিলে ব্যয় হয়। এখন আজকের তারিখ কত? 7 জুন 2013 সালের 7 জুন রাত 9:50 বাজে। এরপরে সেকেন্ডের কাটা টক টক টক টক করতেছে আর অগ্রসর হইতেছে। 2013 সালের জুন মাসের 7 তারিখ রাত 10:51 সময়ে আপনার গড়ির সেকেন্ডের কাটা যে টক করে যে সময়টা অতিক্রম করল, এই সময়টা আপনার জীবনের সাথে যোগ হইল না বিয়োগ হইল, প্লাস হইল না মাইনাস হইল, মাইনাস হইল। প্রতিটি সেকেন্ডের কাটার এক একটা লাভের দ্বারা আমাদের জীবনের এক একটা অংশ ব্যয় হইতে থাকে, যেমন ভাবে বরফ গলে প্রতি ফুটার মাধ্যমে বরফটা ব্যয় হতে থাকে। বরফের টুকরাটা গলে যাওয়ার আগে যেমন ভাবে ব্যবসা করে শেষ করতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের জীবন এইভাবে বিলীন হয়ে যাওয়ার আগে আগে আমাদের জান্নাত কিনে শেষ করতে হবে। এই কথাটার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ ওয়াল আসরি বলে আমাদের জীবনের সময়টুকুর কথম গাইয়া কথাগুলি বলেছেন। এজন্য আল্লাহ এই সুরার নাম রেখেছেন সুরাতুল আসর। এখানে যেহেতু আল্লাহ একটা স্কেল দিয়েছেন, যে স্কেলের দ্বারা মাপলে যে কোনো মানুষের জীবন, যে কোনো মানুষের জীবন ব্যবসায় সে লাভবান না ক্ষতিগ্রস্ত বুঝতে পারা যাবে, এজন্য মুফাসসিরিন কেরাম প্রথমেই উল্লেখ করেছেন, আগে বুঝে নাও লাভ কাকে বলে আর ক্ষতি কাকে বলে। যে ব্যবসায় পুঁজি গেল সীমিত, মুনাফা আসলো অসীম, এই ব্যবসাটা হল লাভের ব্যবসা। যে মানুষের সীমিত জীবন গেল, অসীম জীবনের জান্নাত পাইল, মুনাফা, এই মানুষটা ক্ষতিগ্রস্ত না লাভবান? যার জীবনও ফুরাইল জান্নাতও পাইল না। জীবন ফুরাইল মানে পুঁজি গেল, জান্নাত পাইল না মানে মুনাফা পাইল না। সে এই জীবন ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইয়া বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন, আমি সময়ের কসম খেয়ে বলছি, তোমাদের জীবনের কসম খেয়ে বলছি, তোমাদের জীবনের যে নির্ধারিত সময়টুকু আছে এই সময়টুকুর কসম খেয়ে বলছি, সারা দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, সব মানুষের জীবন পুঁজি শেষ হয়ে যাবে, শুধুমাত্র 4টা কাজ এই সীমিত জীবনটা ফুরাবার আগে আগে যারা চারটা কাজ করতে পারবে তারাই শুধু লাভবান, চার কাজ যারা করতে পারবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত। চার কাজ যারা করতে পারবে তাদের জীবন পুঁজি গেল অসীম না সীমিত? দুনিয়াতে অসীম জীবন পায় কেউ না সীমিত? চারটা কাজ যারা করতে পারবে এদের জীবন পুঁজি গেল সীমিত, জান্নাত পাবে অসীম জীবনের, এরা লাভবান। আর চার কাজ যারা করবে না এদের এই সীমিত পুঁজি তো ফুরাবে দুনিয়ার জীবনে। আমরা জান্নাত কিনলেও আমাদের জীবন ফুরাবে না কিনলেও ফুরাবে? ফুরাবার আগে আগে যারা জান্নাত কিনতে পারল এরা লাভবান, আর যারা কিনতে পারল না তারা ক্ষতিগ্রস্ত। কাজেই আবু জাহাল এবং তোমার দল বলে লোকেরা এবার চিন্তা করে দেখো, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত? এই হল তাদের কথার প্রতিবাদের মূল বক্তব্য। এই চার কাজ যারা করবে তারা সবাই লাভবান, চার কাজ যারা দুনিয়ার জীবনে করবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত। আমি অন্যদিন অন্য এক প্রোগ্রামে আপনাদেরকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একায়েতে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন এবং এর বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। এই ব্যবসা, এই ব্যবসাটার জন্য মানুষ দুনিয়াতে আসে, নিজের জান আল্লাহর কাছে বিক্রি করে দেবে, নিজের মাল আল্লাহর কাছে বিক্রি করে দেবে, এর বিনিময়ে সে আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। এই ব্যবসাটার জন্য দুনিয়াতে মানুষ আসে। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করেন কার কাছে? মুমিনদের কাছে। কোন জিনিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে, একটা তার জান, মুমিনের জান যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আর একটা হল তার মাল, মুমিনের মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ বলেন আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিই। এই বেচা কেনার ব্যবসাটার জন্যই মানুষ দুনিয়াতে আসে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কেন আমরা দুনিয়াতে আসলাম? জান্নাত কেনার ব্যবসা করার জন্য। কেন আসলাম? জান্নাত কেনার ব্যবসা করার জন্য। আমাদের জান যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, আমাদের জান আল্লাহ কিনে নেবেন, এর বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করে দেবেন। এবার বলুন তো, জান আমরা পাইছিলাম কোথায়? আল্লাহর দান, আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করলাম। কার জিনিস কার কাছে? যার জিনিস তার কাছে। এর বিনিময়ে তো আল্লাহ আমাদের দেওয়ার কিছু ছিল না। আমি দিয়েছি জান, আমার জান আমাকে ফেরত দিত, তুমি আবার বাবাদার কিসের? কিন্তু আল্লাহ এত বড় দয়াল, আল্লাহ বলেন আমার দেওয়া জানটাই আমার কাছে আমারে ফিরাইয়া দিয়া বিনিময়ে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যাও। এই জিনিসটা আমাদের বোঝা দরকার। আমাদের জানের মালিক আল্লাহ আগের থেকেই, কিছুদিনের জন্য জানটা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে। এই ব্যবহারটা যেন আমাদের ইচ্ছা মতে না করি, আল্লাহর ইচ্ছা মতে করি, এই মর্মে আল্লাহ এটা আবার খরিদ করে নিয়েছে। আল্লাহ আমাদের জান কিনে নিয়ে বলেননি যে তোমাদের জান দেহ থেকে বের করে দিয়া দাও, তোমার জান তোমার শরীরেই থাকো, শুধু তোমার ইচ্ছা মতে ব্যবহার করবে না, আমি আল্লাহর বিধান মতে জানটা ব্যবহার করো, এর বিনিময়েই তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তারপর মাল, আমাদের জীবনে যত মাল আমরা উপার্জন করি, এই মালগুলিও একদিকে আল্লাহ মালগুলি সৃষ্টি করেছেন। আল্লাহ লক্ষ কোটি টাকা যদি উপার্জন করেন আপনি, আর খেতে যদি এক গোটা ফসল আল্লাহ ফলতে দেন না, খেতে কোনো ফসল যদি আল্লাহ ফলতে দেন না, আপনার কামাই করা কোটি টাকা কোন কাজে লাগবে? কোন কাজে লাগবে না। সুতরাং আসল মাল টাকা না আসল মাল ফসল? ফসল কে দান করেন? আল্লাহ দেন। আর টাকাও যে আপনি উপার্জন করলেন, আপনি মেহনত কইরা উপার্জন করলেন, কাজ কইরা উপার্জন করলেন, মেহনত করার কাজ করার ক্ষমতা দিল কে? সুতরাং টাকা উপার্জন করলেও সেটা আল্লাহর দান, ফসল উৎপাদন করলে সেটাও আল্লাহর দান। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়াল, আল্লাহর দান এই ধন সম্পদ মাল কোন উপায়ে আমাদের দান করে বলেছেন যে এই মালগুলি আমার কাছে বিক্রি করে দাও এবং এর বিনিময়ে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যাও। আমাদের জানও আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, দিয়া দিতে হইল না, আমাদের দেহেই রইল, মালও আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, মাল সব আল্লাহর পথে দিয়া দিতে হইল না, আমার ব্যবহারে রইল, তাহলে এটা কোন ধরনের বেচা কিনা? এটা বেচা কিনার একটা বাহানা মাত্র, এটা প্রকৃত অর্থে বেচা কিনা নয়, বেচা কিনার একটা রূপ গড়াইছে না। এই কথাটা বুঝাবার জন্য যে তোমরা আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করলে, আমার দেওয়া মাল আমার কাছে বিক্রি করলে, এরপরে জান্নাতের খরিদ্দার হইলে, এটা আমি শুধু একটা বাহানা করলাম জান্নাতটা তোমাদেরকে দিয়া দেওয়ার জন্য। আমাদের মাল আল্লাহর কাছে বিক্রি করে আমরা জান্নাতের খরিদ্দার হইলাম, কিন্তু আল্লাহ বলেন মাল আমাকে দিয়া দিতে হবে না, মাল তোমার কাছেই থাকুক, শুধুমাত্র আমার বিধান মতে মালটা খরচ করো। আল্লাহর কাছে বিক্রি করা মাল আল্লাহকে দিয়ে দিতে হবে না আমিই খরচ করব? বিবেককে জিজ্ঞেস করে বলুন, মালিকের কাছে বিক্রি করা মাল যে আমি খরচ করব আমার ইচ্ছা মতো না মালিকের নির্দেশ মতো? এইটুকুর দ্বারাই জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তোমার উপার্জিত মাল তোমার কাছেই থাকুক, শুধুমাত্র আমার কাছে যে বিক্রি করেছ এই জন্য তুমি মালটা আমার বিধান মতো খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাল কিনে নিয়েও আমাদের কাছে রেখে দিয়েছেন এবং খরচ করার বিধান দিয়েছেন, তিনটা হাত নির্ধারণ করে দিয়েছেন, তোমাদের উপার্জিত মাল তিন খাতে খরচ করো। আল্লাহর কাছে বিক্রি করা মাল আমাদের কাছে রেখে দেওয়ার পরেও খরচ করার কতটা খাত নির্ধারণ করে দিয়েছে? তিনটা। এক নম্বর খাত, তোমার সংসারের দরকারে খরচ করো, এক নম্বর খাত। হাদিস শরীফে উল্লেখ আছে একটা লোক তার উপার্জন করা মাল তার সংসারের দরকারে যে খরচ করে, এই খরচের দ্বারা যে সওয়াব পায়, দুনিয়াতে আর কোন ক্ষেত্রে দান করে দিলেও এই পরিমাণ সওয়াব পায় না, সংসারের খরচে মাল দিলে যে পরিমাণ সওয়াব পায়। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর নির্ধারিত খাতগুলির মধ্যে এক নম্বর খাত কোনটা? সংসারের খরচ, এটার মধ্যে সবচেয়ে বেশি সব, এটার মধ্যে সবচেয়ে বেশি সব। আমাদের অনেকে মনে করেন আমি বাজার থেকে চাল কিনলাম, মাছ কিনলাম, শাকসবজি কিনলাম, নুন মরিচ কিনলাম, পাক করলাম, খাইলাম, এইটা আবার কিসের সব? এটাই সকল সবের কাজের চেয়ে বেশি সব। মসজিদে দান করলে যেই সব, সংসারে খরচ করলে তার চেয়ে বেশি সব। মাদ্রাসায় দান করলে যেই সব, সংসারে খরচ করলে তার চেয়ে বেশি সব। গরিব মিসকিনকে দান করলে যেই সব, সংসারের কাজে খরচ করলে তার চেয়ে বেশি সব। কিন্তু স্মরণ রাখতে হবে, সংসারের দরকারে যেন খরচ করি, বেদরকারে নয়, এই পার্থক্যটা মনে রাখতে হবে। সংসারে বেদরকারে খরচ করলে এইটাকে সওয়াবের কাজ বলে না, এটাকে বলে অপচয়, অনর্থক খরচ, বেহুদা খরচ, বাজে খরচ, কোরআনের ভাষায় এটাকে বলে ইসরাফ। আল্লাহ বলেন ওয়ালা তুবাজ্জির তাবজীরান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিনি ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। তিন খাতে খরচ করো, চতুর্থ নম্বর খাতে খরচ করবে না, সাবধান। চতুর্থ নম্বর খাতের নাম ইসরাফ, অপচয়। আগে তিন খাত বুঝি, তারপরে অপচয় বোঝার চেষ্টা করো। আল্লাহর কাছে বিক্রি করা মাল আমাদের কাছে রেখে দিয়ে আল্লাহ তিনটা খাত নির্ধারণ করে দিলেন, ওই খাতে খরচ করলেই আমি জান্নাতের খরিদ্দার হয়ে যাব। এর মধ্যে এক নম্বর সংসারের বেদরকারে, না সংসারের দরকারে, এক নম্বর হল সংসারের দরকারে। দুই নম্বর হল অভাবগ্রস্তদের সাহায্যে, অভাবগ্রস্ত। আল্লাহ একায়েতে বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহর একদল নেককার বান্দাদের আলোচনা প্রসঙ্গে এদের সম্পর্কে আল্লাহ বলেন আমার এই নেককার বান্দাদের আরেকটা পরিচয় হইল, আরেকটা আলামত হইল, এদের উপার্জিত সম্পদের মধ্যে ভিখারী এবং বঞ্চিতদের একটা অংশ থাকে। আপনার উপার্জিত মালের মধ্যে অভাবগ্রস্তদের জন্য একটা অংশ বরাদ্দ থাকে, এই অংশটা হইল দুই নম্বর খাত আপনার উপার্জিত মাল খরচ করা। আপনার আত্মীয়ের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার প্রতিবেশীর মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার সমাজে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার দেশে যদি কেউ অভাবগ্রস্ত থাকে, আপনার সংসারের দরকারে খরচ করার পর যে মাল অতিরিক্ত থাকবে সেই অতিরিক্ত মালের এক অংশ অভাবগ্রস্তকে দান করা, এটা হল আল্লাহর নির্ধারণ করা দুই নম্বর খাত। এক নম্বর খাত হল সংসারের দরকারে, দুই নম্বর খাত অভাবগ্রস্তদের সাহায্যে। সংসারের কাজে খরচ করার পরে না থাকলে, হ্যাঁ না থাকলে নয়, যার সংসারের কাজে খরচ করার পরে আর পয়সা থাকে না তার জন্য দুই নম্বর খাতে না দিলেও সে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। কোন গরিবরে সাহায্য না করলেও সে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে, কেন তার সংসার চালাইয়া গরিবদের দেওয়ার মতো কিছু নাই, তার জন্য একটাই খাত জান্নাত খরিদ করার। আর যে ব্যক্তি সংসারের কাজে খরচ করার পরে কিছু থাকে অতিরিক্ত, তার এক অংশ গরিবদেরকে সাহায্য করবে, এর বিনিময়ে সে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। তাহলে দুই নম্বর খাত কি? গরিবের সাহায্য। দুই নম্বর খাত গরিবের সাহায্য। আমরা অনেকে মনে করি যে গরিবকে যে আমার উপার্জিত অংশের উপার্জিত মালের এক অংশ দান করলাম, এর দ্বারা আমি তাকে দয়া করলাম, এটা বললারও না। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার অতিরিক্ত মালের যে অংশ দিলে গরিবের সাহায্য হয় সেই অংশের মালিকই তুমি, না সেই অংশের মালিকই গরিব। কি বুঝলেন? এক হাদিসে উল্লেখ আছে যে তুমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে আরো কিছু খাদ্য তোমার ঘরে মজুদ রইল, এমত অবস্থায় তোমার প্রতিবেশী কেউ যদি উপার্জনের অভাবে রাত্রে না খাইয়া ঘুমায়, তোমার ঘরের যে পরিমাণ খানা দান করলে সে খাইয়া ঘুমাইতে পারে, ওই পরিমাণ খানা যে তোমার ঘরে মজুদ আছে এইটার মালিকানা তোমার থাকে না, সেই গরিব এটার মালিক হইয়া যায়। কথা বুঝে থাকলে বলুন, আমার অতিরিক্ত সম্পদের এক অংশ যে গরিবকে দান করলাম, তারে দয়া করলাম না তার প্রাপ্য দিলাম, এই অনুভূতিটাও আমাদের মধ্যে আসতে হবে। এটার মালিকানা আমার নয়, এটা মুগ্ধ হলের অধিকার আমার থাকে না, এটা গরিব এটা মুগ্ধ হলের অধিকারী হয়ে গেল দুই নম্বর খাত। তিন নম্বর খাত হল নিজের সংসারের দরকারে খরচ করার পর গরিবদেরকে সাহায্য করার পর যদি অতিরিক্ত থাকে সেখান থেকে ধর্মের কাজে দান করা, মসজিদ নির্মাণের কাজে দান করা, ধর্মের কাজে দান, মাদ্রাসা নির্মাণ কাজে দান করা, ধর্মের কাজে দান, ইসলামী শিক্ষা চালু করার কাজে দান করা ধর্মের কাজে দান, মসজিদের ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়ার জন্য দান করা ধর্মের কাজে দান, মাদ্রাসার উস্তাদগণের বেতন দেওয়ার কাজে দান করা সেটাও ধর্মের কাজে দান। ধর্মের কাজে দান করাটা হল তিন নম্বর খাত। হয়তো নিজের সংসারের দরকারে খরচ করো, আর না হয় গরিবের সাহায্যে খরচ করো, আর না হয় ধর্মের কাজে খরচ করো। এই তিন কাজে খরচ করে তুমি আমার জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তিন কাজের মধ্যে প্রথম কাজ সংসারের, সংসারের দরকারে খরচ করবে না বেদরকারে, দরকারে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দরকার আর বেদরকারের ডেফিনেশন কি, কোন খরচটা করলে দরকারে খরচ হইল গণ্য হবে আর কোন খরচটা করলে বেদরকারে খরচ করা গণ্য হবে, এর একটা সীমারেখা আছে। সীমারেখাটা হইল যত হারাম কাজ আছে সবগুলি হারাম কাজ বেদরকারি, সবগুলি হারাম কাজ বেদরকারি। কাজেই সংসারে গান শোনার জন্য যে খরচ করলো এটা বেদরকারি খরচ, সংসারে বাজনা শোনার জন্য যে খরচ করলো এটা বেদরকারি খরচ, সংসারে নারীর নর্তকীর নাচ দেখার জন্য যে খরচ করলো এটা বেদরকারি খরচ। সংসারের খরচের নামে যদি বেদরকারি খরচ করে এটা অপচয়। আরেকটা হল গুনার কাজে খরচ করেনি, আসলে কাজটা জায়েজ ছিল কিন্তু তার জন্য এই খরচ উচিত হইল না। এটা কেমন, যেমন ধরুন নিজের তিনটা জামা আছে, বিবির একটাও নাই, এমত অবস্থায় নিজে যদি চার নম্বর জামা বানায় বিবির জন্য না কিনে, তার চার নম্বর জামা বানান এটা বেদরকারি, তোমার জন্য দরকার ছিল বিবির জন্য জামা খরিদ্দার, আসলে জামা বানানি বেদরকারি নয় দরকারি, কিন্তু অবস্থা ভেদে অতিরিক্ত জামাটা হইয়া যায় বেদরকারি। আরেকটা উদাহরণ, আমারও চারটা জামা আছে, বিবিরও চারটা কাপড় আছে, এই চারটা জামা আমি পালাক্রমে ব্যবহার করতে পারি, গায়ে দিতে পারি, কিন্তু আমি চল্লিশটা জামা বানাইলাম, সারা বছরেও পালাক্রমে গায়ে দিয়া শেষ করা যায় না, চল্লিশটার মধ্যে দশটা সারা বছর গায়ে দিই আর ত্রিশটা আলমারিতে জমা থাকে আর বছরে বছরে পচে, ওই ত্রিশটা জামা বানানির পয়সাগুলি আমার অপচয় হইল, বেদরকারি খরচ হইল। কথা বুঝলেন কিনা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবীলি ওয়ালা তুবাজ্জির তাবজীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিনি ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, তোমার নিকট আত্মীয়দের হক আদায় করো, ওয়াল মিসকিন, মিসকিনকে সাহায্য করো, যে নিয়মে বলছি সেই নিয়মে, ওয়াবনাস সাবিল, পথিক মুসাফিরকে সাহায্য করো, ওয়ালা তুবাজ্জির তাবজীরা, কিন্তু বেদরকারি কাজে খরচ করো না, বেদরকারি কাজে খরচ করলে তুমি হবে শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা বেদরকারে খরচ করে তারা হল শয়তানের ভাই। এর আরেকটা সহজ উদাহরণ দিই শুনেন, আমার ঘরে চারজন লোক খানেওয়ালা, এক কেজি চাউল পাক করলে চারজন লোক পেট ভরে খাইতে পারে, আমি দুই কেজি চাউল পাক করলাম, অর্ধেকটা খাইলাম, বাকি অর্ধেকটা ডাস্টবিনে ফেলে দিলাম, আমরা চারজন মিলে এক কেজি চাউলের ভাত খাইতে তিনটা তরকারি যথেষ্ট হয়, চারটা তরকারি যথেষ্ট হয়, পাঁচটা তরকারি যথেষ্ট হয়, আমি পনেরোটা বিশটা পঁচিশটা তরকারি ভাত করলাম আর দুই চারটা খাইলাম আর বাকিগুলি সব ডাস্টবিনে ফেলে দিলাম, বলেন যত খাদ্য ডাস্টবিনে ফেলে দিলাম জেনে শুনেই অতিরিক্ত পাক করে এইটা আমার কোন দরকারে গেল, বেদরকারে খরচ করলে আল্লাহ আল্লাহ বলেন শয়তানের ভাই হয়। জামা বানাবো কি পরিমাণ যে পরিমাণ দরকার আছে, ঘর বানাবো কি পরিমাণ যে পরিমাণ দরকার আছে, খানা পাক করব কি পরিমাণ যে পরিমাণ দরকার আছে, খরচ করব কি পরিমাণ যে পরিমাণ দরকার আছে, দরকারের অতিরিক্ত খরচ, এটা চার নম্বর হাত। এর দ্বারা জান্নাতের খরিদ্দার হওয়া যাবে না, এর দ্বারা জাহান্নামের খরিদ্দার হতে হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জান্নাত কেনার জন্য দুইটা পুঁজি দান করেছিলেন, একটা হল জান আর একটা হল মাল। জানকে কি করব, আল্লাহর হাতে দিয়ে দিব না, আমার কাছেই থাকবে, আমার কাছেই থাকবে, কিন্তু এই জান আমার ইচ্ছা মতো চালাইলে হবে না, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমার জানকে চালাইতে হবে। আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইলাম, এই মাল আমার ইচ্ছা মতে খরচ করলে হবে না, আল্লাহর নির্ধারিত খাতে খরচ করতে হবে। বলুন কতটা, আল্লাহর নির্ধারিত খাত কতটা? তিনটা। এক নম্বর সংসারের দরকার, দুই নম্বর গরিবের সাহায্য, তিন নম্বর ধর্মের কাজে সাহায্য। এর দ্বারা তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। এই ব্যবসাটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন। এই জন্য সূরাতুল আসরের মধ্যে এই ব্যবসায় কে কে লাভবান আর কে কে ক্ষতিগ্রস্ত তার একটা নীতিমালা বর্ণনা করেছেন। নীতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসর, আমি তোমাদের জীবনের সময়টুকুর কসম খেয়ে বলছি সারা দুনিয়ার সমস্ত মানুষই এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র চার কাজ করবে যে সমস্ত মানুষেরা, এরা এই জীবন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না। কত কাজ করলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না? চার কাজ। এই চার কাজের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার কাজের প্রথম কাজ হল যারা ইমান আনবে, যারা ইমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর বিধান বিশ্বাস করবে, রাসুলকে বিশ্বাস করবে, রাসুলের তরিকা বিশ্বাস করবে, কুরআনকে সত্য বলে বিশ্বাস করবে, রাসুলের তরিকাকে খাঁটি বলে বিশ্বাস করবে, এর নাম ইমান। চার কাজের প্রথম কাজ ইমান, চার কাজের প্রথম কাজ ইমান। দুঃখের বিষয়, আমাদের বর্তমান দুনিয়াতে আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেই, আমাদের মধ্যে অনেক এইরকম দাবিদার মুসলমান এমন বাইর হয়ে গেছে যারা কোরআনের অনেক কথাই তারা মানতে রাজি নয়, বিশ্বাস করতে রাজি নয়, সঠিক বলে মেনে নিতে রাজি নয়, কোরআনের সব কথা সঠিক বলে তারা মানতে পারে না। এই সব কথাগুলির মধ্যে একটা কথা, অনেকগুলি কথাই মানতে পারে না নামদারি মুসলমান। এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, আজকে শুনুন একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ মুসলমানের নারীরা তোমরা যার যার ঘরে থাকো। নারীদেরকে আল্লাহ কোথায় থাকতে বলেছেন? ঘরে। এখন যদি প্রশ্ন করে পুরুষ যেখানে সেখানে যাইতে পারবে, নারী কেন ঘরে থাকবে? তাইলে আল্লাহর কোরআন মেনে নিল না আপত্তি রইল? কোরআনের কথায় আপত্তি থাকলে ইমান হয় না, কোরআনের কথায় আপত্তি থাকলে ইমান হয় না, কোরআনের কথা মেনে নিলে ইমান হয়। বাকি রইল প্রশ্ন, আল্লাহ কি অকারণেই নারীদেরকে ঘরে থাকতে বলেছেন না অকারণে? আল্লাহ নারীদেরকে ঘরে থাকতে বলেছেন দুই কারণে। এক নম্বর কারণ হইল, নারী যতদিন পর্যন্ত ঘরে থাকবে ততদিন পর্যন্ত পথে ঘাটে তার মান ইজ্জত লুণ্ঠিত হবে না। নারী যখন অকারণে পথে ঘাটে ঘোরাফেরা করবে তখন তার মান ইজ্জত পথে ঘাটেই যাবে। বর্তমান দুনিয়ার অমুসলমান তো অমুসলমান, বেশিরভাগ মুসলমানের নারীরা কোরআনের এই বিধানে বিশ্বাসী নয়, দরকারে বেদরকারে তারা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘুরাফিরার পরে যেখানে ঘুরাফিরা করে সেখানেই তাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছিলেন নারীরা ঘরে দেখো, এই বিধান না মানার কারণে মান ইজ্জত কোথায় গেল? পথে ঘাটে গেল, মান ইজ্জত পথে ঘাটে গেল। দুই নম্বর কারণ, মুসলমানের নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বললেন কেন? নারীদের জীবনে আলাদা কিছু কাজ আছে, এই কাজগুলি দুনিয়ার কোনো পুরুষে করতে পারে না। এর মধ্যে একটা হল মাসিক ঋতুস্রাব, এই ডিউটিটা নারীদেরই প্রতি মাসে মাসে করতে হয়, কোনো কোনো পুরুষের নয়। দুই নম্বর হইল সন্তান গর্ভে ধারণ, নারীদেরই করতে হয়, কোনো পুরুষের নয়। তিন নম্বর সন্তান প্রসব, নারীদেরই করতে হয়, কোনো পুরুষের নয়। চার নম্বর সন্তানকে লালন পালন, নারীদেরই করতে হয়, পুরুষে নয়। এবার বলুন, মাসিক ঋতুস্রাবের সময় ঘরে থাকা সুবিধা না পথে ঘাটে সুবিধা? সন্তান গর্ভে নিয়ে ঘরে থাকা সুবিধা না পথে ঘাটে সুবিধা? সন্তান প্রসবের সময় ঘরে থাকা সুবিধা না ঘরের বাইরে সুবিধা? সন্তান লালন পালনের জন্য ঘর ভালো না বাইরে ভালো? এবার বলুন তো, আল্লাহ সূরা আহজাবের 29 নম্বর আয়াতে বলেছেন মুসলমানের নারীরা ঘরে থাকো, ও কারণে না কারণে? কত কারণ? দুই কারণ। এক নম্বর, তোমার মান ইজ্জত রক্ষা করার সহজ ব্যবস্থা। দুই নম্বর, তোমার জীবনের ডিউটিগুলি পালন করার স্থান হল বসবাসের ঘর। হ্যাঁ, তিন রকম দরকারে নারীরা ঘরের বাইরে যাইতে পারে। কত দরকারে নারী ঘরের বাইরে যেতে পারে? তিন দরকার। এক নম্বর, ধর্মীয় দরকার, ধর্মের যে কাজগুলি নারীর ঘরে বসে হয় না সেই কাজের জন্য নারী ঘরের বাইরে যাবে। যে নারীর উপর হজ ফরজ হইল, এই ধর্মের কাজটা ঘরে বসে হবে না? হবে না। এই জন্য কোন নারী হজ করতে হইলে ঘরের বাইরে যেতে হবে। কোন নারী ওয়াজ নসিহত যদি ঘরে বসে শোনার সুযোগ পায় না, ইসলামী জীবনযাপনের উপযোগী শিক্ষা যদি ঘরে বসে অর্জন করার সুযোগ পায় না, যেখানে গেলে ইসলামী শিক্ষা অর্জন করতে পারে, যেখানে গেলে ওয়াজ নসিহত শুনতে পারে, সেখানে যেতে পারে, যে তার কোন দরকার? ধর্মীয় দরকার। হ্যাঁ, নারীর যে ধর্মের যে কাজ ঘরে বসে হয় সেই কাজের জন্য নারী ঘরের বাইরে যেতে পারবে না। যেমন পাঁচ বেলার নামাজের জন্য রাসুল বলেছেন ঘরের কোনা, নারীর ঘরের কোনা নারীদের জন্য, নারীদের নামাজের জন্য উত্তম মসজিদ, শ্রেষ্ঠ মসজিদ। নারীদের শ্রেষ্ঠ মসজিদ পুরুষের মসজিদ না ঘরের কোনা? কাজেই পাঁচ বেলার নামাজের জন্য নারী ঘর থেকে বের হতে পারে না, এটা তার ঘরে বসে হয়। এবং কিভাবে হয়? পুরুষ মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়লে যেই সওয়াব পায়, নারী ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পায়। তাইলে সে কেন এই নামাজের জমাতের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাবে? এটা তো তার ঘরেই হয়। হজ কি ঘরে বসে হয়? হয় না। এই জন্য হজের জন্য ঘর থেকে বেরোতে পারে। পাঁচ বেলার নামাজ পরিপূর্ণ সওয়াব সহ নারীর ঘরে বসে হয়, এটার জন্য তার ঘর থেকে বের হওয়ার কোন যুক্তি নেই। একজন মেয়ে লোকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, বলল, ওগো আল্লাহর রাসুল, আমার মন চায় মদিনা শরীফের মসজিদে এসে আপনার পিছনে নামাজ পাঁচ বেলার নামাজটা জামাতের সাথে পড়ি, আপনার অনুমতি চাই। রাসুল বলেন, কেন? মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই সওয়াবটা অর্জনের জন্য এই নারীটা রাসুলকে জিজ্ঞেস করল। রাসুল বলেন, এই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোনায় একা পড়লে। বলেন, এই নারীটা কেন মসজিদে জমাতে যাবে? পুরুষ যদি মসজিদের জমাতে না গিয়া ঘরে একা নামাজ পড়ে, তাহলে নামাজ হয়ে যায় কিন্তু সওয়াব নষ্ট হয়ে যায়। আর নারী যদি ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়া নামাজ জমাতের সাথে পড়ে তবুও নামাজ হয়ে যায়, সওয়াব নষ্ট হয়ে যায়। পুরুষের জন্য পরিপূর্ণ সওয়াব মসজিদে গিয়া জমাতে পড়লে, নারীর জন্য পরিপূর্ণ সওয়াব ঘরের কোনায় একা পড়লে। এখন কোন পুরুষ যদি মসজিদে না গিয়া ঘরে একা একা নামাজ পড়ে, তাইলে নামাজের সওয়াব নষ্ট হইল কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল, দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল। কি স্বার্থ? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল। গাড়ি নিয়ে যদি মসজিদে যেতে হয় তা গাড়ি নিয়ে আসা যাওয়ার তেল খরচ বাঁচল, সময় বাঁচল, তেল খরচ বাঁচল। নষ্ট হইল সওয়াব, বাঁচল দুনিয়ার সময়, বাঁচল দুনিয়ার পয়সা। কিন্তু নারী যদি ঘরে নামাজ না পড়ে মসজিদের জমাতে শরীক হইতে যায়, সওয়াব নষ্ট, সময় নষ্ট, পয়সাও নষ্ট। আমও গেল সালাও গেল, আমও গেল। এটা কোন বুদ্ধিমানের কাজ? ফুরুত যদি একা একা ঘরে নামাজ পড়ে আখেরাতের ক্ষতি করিয়া দুনিয়ার লাভ করে, নারী যদি মসজিদে গিয়া জমাতে সামিল হয় দুনিয়ারও ক্ষতি আখেরাতেরও ক্ষতি। দেখুন না, এই জন্য পাঁচ বেলার নামাজের জন্য নারীর ঘর থেকে বের হওয়ার বিধান নাই। নারীর ঘর থেকে বের হওয়ার বিধান হইল হজের জন্য, নারীর ঘর থেকে বের হওয়ার বিধান হইল ইসলামী শিক্ষার জন্য, নারী ঘর থেকে বের হওয়ার বিধান হইল ঘরে বসে যদি ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায় তাহলে ঘর থেকে বের হয়ে যেখানে সুযোগ আছে সেখানে যেতে পারে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আযাবের ৩৩ নম্বর আয়াতের পরের অংশে বলেন, প্রথম অংশে বলেন, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো, নারীরা ঘরে থাকো। তারপরের অংশে বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তিন দরকারের কোন দরকারে যদি নারী ঘরের বাইরে যাও, কত দরকারে নারী ঘরে বাইরে যেতে পারে? তিন দরকারে। এক নম্বর ধর্মীয় দরকার, দুই নম্বর ব্যক্তিগত দরকার, তিন নম্বর আর্থিক সংকট। ওইগুলির ব্যাখ্যা দেওয়ার মতো সময় আজকে আমার হাতে নাই, অন্যদিন বলেছি, ওইখানের ক্যাসেট আপনারা সংগ্রহ করতে পারেন। আজকের মতো শুধু স্মরণ রাখুন, তিন দরকারে মুসলমানের নারী ঘরের বাইরে যেতে পারে। এক নম্বর ধর্মীয় দরকার, ধর্মীয় দরকার মানে ফাজ বেলার নামাজের জমাতের জন্য না, ইসলামী শিক্ষা এবং হজের জন্য। এক নম্বর ধর্মীয় দরকার, দুই নম্বর ব্যক্তিগত দরকার, তিন নম্বর আর্থিক সংকট। এই তিন দরকারে যখন মুসলমানের নারী ঘর থেকে বের হবে তখন আল্লাহ বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলমানের নারীরা, তিন দরকারের কোন দরকারে যখন তোমরা ঘর থেকে বের হবে তখন তোমরা প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বের হইও না। মুফাসসিরিন একরাম লেখেন, প্রাচীন যুগের অসভ্য নারী বলতে আল্লাহ কি বুঝাইলেন? লেখেন, প্রাচীন যুগের অসভ্য নারী বলতে আল্লাহ বেপর্দা নারী বুঝাইলেন। অর্থাৎ তিন দরকারে যদি মুসলমানের নারী ঘর থেকে বের হয় তাহলে যেন পর্দা রক্ষা করে বের হয়, বেপর্দা হয়ে যেন মুসলমানের নারী ঘর থেকে বের না হয়। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, কোন নারী যদি ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তাইলে একটা শয়তান ওই নারীটার ঘরে শোয়ার হয়, যতক্ষণ পর্যন্ত ফিরে ঘরে না ঢুকে ততক্ষণ পর্যন্ত শয়তানটা তার ঘরে শোয়ার থাকে। আল্লাহ রসুল জীবনে যত কথা বলেছিলেন সবগুলি সত্য বলেছিলেন, শুধু এই কথাটা মিথ্যা বলেছেন। আপনাদের ঈমান কি বলে? রাসুল বলেন, কোন নারী বেপর্দা হইয়া ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই একটা শয়তান তার ঘরে শোয়ার হয়, ফিরে ঘরে ঢুকার আগ পর্যন্ত শয়তানটা তার ঘরে শোয়ার থাকে। বুঝে থাকলে বলুন, রসুলের কথা বিশ্বাস হলে বলুন, যারা যে সমস্ত নারী বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় তারার ঘরে কে শোয়ার থাকে? একটা শয়তান, একটা শয়তান শোয়ার থাকে। তারপরে রসুল বলেন, এই শয়তানটা এই নারীর ঘরে ঘরে বসে বসে করে কি? রাসুল বলেন, দুইটা কাজ করে, বেকার বসে থাকে না, দুইটা কাজ করে, দুইটা কাজ করে। একটা কাজ, রাস্তার পুরুষ পালের কুনজর তার দিকে তাই নেই, রাস্তার পুরুষ পালের কুনজর। আপনারাই বলেন, রাস্তা দিয়ে একটা বেপর্দা নারী গেলে কোন পুরুষ তার দিকে চায় না, সুনজরে না কুনজরে? এটা তাইনা নেই কে? তার ঘরে বসা শয়তানটা, তাইনা নেই কে? তার ঘরে বসা শয়তান, তাইনা নেই। দুই নম্বর রাস্তার পুরুষের দিকেও তার কুনজর ঠেলে দেয়, যে নারীর গাড়ে বসলো ওই নারীর কুনজরও রাস্তার পুরুষের দিকে ঠেলে দেয়। এই দুইটা কাজ শয়তান তার ঘাড়ে বসে বসে করে। আমাদের বাংলাদেশে গেলে দেখবেন অনেক মুসলমানের নারী রাস্তায় বেপর্দা ঘোরাফেরা করতেছে, শাড়ি পরা আছে গায়ে, কিন্তু এই শাড়ির আঁচল দিয়া মাথা ডাকলো না, চুল ডাকলো না, কোনো কিছু ডাকলো না, এমনি মাথা খোলা, চুল খোলা, চলাফেরা করতেছে, কিন্তু আজানের আওয়াজ শুনলে শাড়ির আঁচলটা নিয়ে ঘুমটা দেয় মাথাগুলো। বাংলাদেশে অনেক নারী এরকম আছে, পথে ঘাটে সারাদিন বেপর্দা ঘুরে আর আজানের আওয়াজ শুনলেই মাথা ডাকে। অনেকে অনেকদিন আমারে জিজ্ঞাসা করলো যে বেপর্দা নারী যারা পথে ঘাটে ঘোরাফেরা করে এরা আজানের আওয়াজ শুনলে মাথা ডাকে কেন। আমি অনেকদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব দিতে পারিনি, শেষ পর্যন্ত তালাশ করতে করতে পাইলাম এক হাদিসে আল্লাহ রসুল বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এই এরিয়ার ভিতরে শয়তানের গায়ে এমন জ্বালা ধরে যে আজানের আওয়াজের এরিয়ার ভিতরে সে জ্বালায় থাকতে পারে না, বায়ু সারতে সারতে বলায়। সুতরাং যে বেপর্দা নারীর গায়ে শয়তান বসা ছিল আজানের আওয়াজ শোনার সাথে সাথে সে নামিয়া ফলাইল, এই জন্য মাথা ডাকে। আবার যখন আজান বন্ধ হইয়া যায় শয়তান ইয়া গাড়ে সোয়ার হইয়া যায় মাথা খুলিয়া ফেলায়। কথায় কথায় অনেক দূরে আসলাম, মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যারা চার কাজ করে তারা জান্নাতের খরিদ্দার হয়ে লাভবান হতে পারে। চার কাজের প্রথম কাজ ইমান। কাকে বলে? কুরআন শরীফের সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা সারা বাকি আয়াতগুলি বিশ্বাস করার নাম, এই একটা আয়াত ছাড়া না, এটা সহ, এটা সহ কতজন মুসলমান আজকাল কোরআন বিশ্বাস করে? নারীরা ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো, কতজন বিশ্বাস করে? আর তিন দরকারে যখন ঘর থেকে বের হও, বেপর্দা হইলে বের হয় না, বেপর্দা হইলে তুমি অসভ্য বর্বর। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নারী ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় এই নারী অসভ্য বর্বর। আর আমরা যত বেশি সভ্য হই তত বড় বেপর্দা হই। আল্লাহ বলেন বেপর্দা হইলে অসভ্য, আর আমরা বুঝি যত বড় সভ্য তত বড় বেপর্দা। আল্লাহ যা বললেন তাই মেনে নিলাম না, সম্পূর্ণ বিপরীতমুখী হইলাম। তাহলে ইমান কোন জিনিসের নাও? আল্লাহ কোরআনে যা বলেছেন তা মেনে নেওয়ার নাম ইমান। কোরআনে যা বলেছেন তা মেনে নেওয়ার নাম। দুই নম্বর কাজ, যে চার কাজের দ্বারা মানুষ জান্নাতের খরিদের ব্যবসায় লাভবান হতে পারে, এর এক নম্বর কাজ হল ইমান। ইমান আনবে, কোরআনের সব কথা বিনা ভক্তিতে মেনে নিবে। দুই নম্বর কাজ, আমল ভালো করবে। দুই নম্বর কাজ কি? আমল ভালো করবে। আমি বলবো না, আপনারাই বলুন, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের আমল ভালো? আমল ভালো, আমল খারাপ। আমার ব্যক্তির থেকে শুরু করে আমার পরিবার, আমার পরিবার থেকে আমার সমাজ, যেদিকে তাকাই সেদিকেই দেখি ভালো আমল বলতে কিছু নেই। ব্যক্তি জীবনেও আমার আমল খারাপ, পারিবারিক জীবনেও আমার আমল খারাপ, সামাজিক জীবনে ভালো আমলের আশা করা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর কাজ হল তোমাদের ইমান আনা, আর দুই নম্বর কাজ হল আমল ভালো করা। আমল ভালো করা, এক হাদিসে আল্লাহ রসুল বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, বিপদগ্রস্ত হও যখন তোমরা মুসলমানেরা তখন কম্পিটিশন করে আমল ভালো করো, অমুকের চেয়ে যেন আমার আমল ভালো হয়, তমুকের চেয়ে যেন আমার আমল ভালো হয়, আমল ভালো করার জন্য কম্পিটিশনে লেগে যাও। তাহলে মুসলমান বিপদগ্রস্ত হইলে মুক্তির পথ আল্লাহ রসুল কি বলে দিয়েছেন, আমল ভালো করার প্রতিযোগিতা করা, আমরা আমল খারাপ করার প্রতিযোগিতায় আছি, না কি বলে? বর্তমান সমাজের মুসলমান আমল ভালো করার প্রতিযোগিতায় না খারাপ আমলের প্রতিযোগিতায়? খারাপ আমলের প্রতিযোগিতায়। তিন নম্বর কাজ, এক নম্বর কাজ হল ঈমান আনবে, দুই নম্বর কাজ হল আমল ভালো করবে, তিন নম্বর কাজ হল ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা একে অপরকে হকের উপর অটল থাকার জন্য গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিবে। শুধু নিজে হকের উপরে থাকলে হবে না, অপরকেও হকের নির্দেশ দাও। হক জিনিসটা কি? হক শব্দটাকে কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে হক শব্দের অর্থ সঠিক, সত্য এবং সঠিককে হক বলা হয়েছে। এই হক শব্দটা কোন সময় কুফরের বিপরীতে ব্যবহার করা হয়, যেমন আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম হল হক আর কুফুর হল বাতিল। এখানে হকের বিপরীতটা বাতিল, হক বলে যদি ইসলাম গণ্য করা হয় তাহলে বিপরীতটার নাম হবে কুফুর, সেটা হবে বাতিল। আর কোন সময় মুসলমানদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণকারীদের ভিতরে এক দল আছে হক আর বাহাত্তর দল আছে বাতিল, ওইটা কুফুরি নয় শুধু গুমরাহি, একটা হল কুফুরি আর একটা হল গুমরাহি, পথভ্রষ্টতা। কুফুরি কোন বাতিলকে বলে? যে বাতিল গ্রহণ করলে ইমান থাকে না, এই বাতিলের নাম কুফুরি। এগুল হকের একটা বিপরীত। হকের বিপরীতে আরেকটা বাতিল এমন আছে যে এইটা বাতিল ভ্রান্ত পথ, কিন্তু কুফুরি হয় না, ইমান যায় না, ইমান বাকি থাকে। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে, একাত্তর দল হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে, বাহাত্তর দল হয়েছিল, আমার উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে, তিয়াত্তর দল হবে। ইহুদি হয়েছিল কত দল, খ্রিস্টান ছিল কত দল, মুসলমান হবে কত দল? এর মধ্যে বাহাত্তর দল মুসলমান হবে জাহান্নামি, এক দল মুসলমান হবে জান্নাত। বুঝে থাকলে বলুন, বাহাত্তর দল মুসলমানকে যে আল্লাহ রসুল জাহান্নামি বলেছেন, এরা কাফির না মুসলমান হওয়া সত্ত্বেও? হক মুসলমান না বাতিল মুসলমান? হ্যাঁ, মুসলমান কিন্তু বাতিল। এখানে আমাদের বোঝার দরকার, মুসলমান হইয়া বাতিল হয় কেন? আর মুসলমান হইয়া বাতিল হয়? রাসূল বলেন, সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাত, আমার উম্মত অর্থাৎ মুসলমানের বাহাত্তর দল জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রিওয়ায়াতিন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলল আল্লাহর রাসূল, মুসলমানের একটামাত্র দল যে জান্নাতি হবে, এই দলটার পরিচয় কি? কেন মুসলমান এত দলে বিভক্ত হবে? তার কারণও আল্লাহ রসুল হাদিস শরীফে বলে দিয়েছেন, এবং একটা উদাহরণ দিয়ে, চমৎকার একটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল কারণটা বুঝাইছে। উদাহরণটা হল একটা রোগের উদাহরণ, রোগটাকে আরবি ভাষায় বলে কালাব, বাংলা ভাষায় বলে জলাতঙ্ক। রোগটা মূলত কুকুরের হয়, যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয় সেই কুকুর পাগল হইয়া এলোপাতারি মানুষকে কামড়ায়, এই কুকুরের কামড় যে মানুষ খায় সেই মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হইয়া যায়। জানি না আপনারা ইংলিশে এটার কি নাম বলে। এই রোগটা যেই কুকুরের হইল, সেই কুকুর যেই মানুষটাকে কামড়ায়, ওই মানুষটার রক্তের কণায় কণায় এই রোগের প্রয়োজন মিশে যায়। আল্লাহ রসুল এর উদাহরণ দিয়ে বলেন, আমার উম্মতের মধ্যেও বাহাত্তর দল মুসলমানের রোগের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে, এরা আল্লাহ বিশ্বাস করবে, রসুল বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, ফিরিস্তা বিশ্বাস করবে, মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যায় যায় কেন দুনিয়ার লোভে? মন গড়া ব্যাখ্যায় যাবে কেন দুনিয়ার লোভে? মাত্র একটা মুসলমানের দল আমার উম্মতের, এরা দুনিয়ার লোভে ইসলাম পালন করবে না, এরা ইসলাম ধর্ম পালন করবে সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য। 72 মুসলমান ইসলাম বলবে দুনিয়ার লোভে, আর 1 মুসলমান ইসলাম পালন করবে জান্নাতে যাওয়ার আশায়। দুনিয়ার লোভও তাকে অন্তরে, জান্নাতের আশাও তাকে অন্তরে। কোন মুসলমান দুনিয়ার লোভে ইসলাম কয় এটা তো তার অন্তরের ব্যাপার, আমি জানবো কেমন করে। কোন মুসলমান জান্নাতে যাওয়ার আশায় ইসলাম পালন করে সেটাও তো তার অন্তরের ব্যাপার, আমি জানবো কেমন করে। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ রাসূল, কোন মুসলমানের দলটার মধ্যে দুনিয়ার লোভে ইসলাম কয় না জান্নাতে যাওয়ার জন্য ইসলাম পালন করে, এই দলটাকে চিনার উপায় কি? আপনারা কি মনে করেন এই প্রশ্নের জবাবটা গুরুত্বপূর্ণ? এই দলটাকে চিনার উপায় কি? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ইসলামকে আমার আদর্শ মত এবং আমার আমার সুন্নত মত এবং সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মত যদি ইসলামের ব্যাখ্যা গ্রহণ করে তাহলে প্রমাণ হবে সে দুনিয়ার লোভে ইসলাম বলে না জান্নাতে যাওয়ার জন্য ইসলাম কয়। আর যেই ব্যক্তি আমার সুন্নত তরিকা বাদ দিয়া, আমার সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়া মন গড়াভাবে ইসলামের ব্যাখ্যা করে, প্রমাণ হয়ে যাবে এরা ইসলাম ইসলাম কয় দেশতে যাওয়ার জন্য নয়, এরা ইসলামের নামটা ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, এরা 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামে যাবে। বুঝে থাকলে বলুন আমরা পিওর ইসলাম কোন কোন ব্যাখ্যা মতে পাব? নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো পাব পিওর ইসলাম, যে ইসলাম নবীর সুন্নতের ব্যাখ্যা মতো নয়, সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো নয়, কারো ব্যক্তিগত ব্যাখ্যা মতো যে ইসলাম হয় সেই ইসলাম পিওর না বেজাল? বেজাল ইসলাম পালন করার কারণে 72 মুসলমান জাহান্নামে যাবে, পিওর ইসলাম পালন করার কারণে 1 মুসলমান জান্নাতে যাবে। এই মুসলমানের দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। এই আহলে সুন্নত ওয়াল জামাত হইল হক, আর 72 মুসলমান হইল বাতিল। এখানে বাতিল অর্থ কাফির না বাতিল অর্থ ভ্রান্ত? হ্যাঁ, এখানে বাতিল অর্থ কাফির নয়, এখানে বাতিল অর্থ ভ্রান্ত। হক শব্দটাকে কোন সময় কুফুরের বিপরীতে ব্যবহার করা হয়, হক ইসলাম হইল হক আর কুফুর হইল বাতিল। আবার হক শব্দটাকে কোন সময় বিশুদ্ধের বিপরীত বাতিলের অর্থে ব্যবহার হয়, কুফুরির অর্থে নয়। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত হইল হক আর 72 মুসলমান হইল বাতিল, এখানে বাতিল অর্থ কাফির না বাতিল অর্থ ভ্রান্ত? এই ভ্রান্তির একটা উদাহরণ বুঝেন, আজানই বুকে নাই জি, 11 নম্বর হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের প্রথম যোগ্য খলিফা ছিলেন, সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার আদর্শ মত সাব্যস্ত। উমর ছিলেন দ্বিতীয় যোগ্য খলিফা, উসমান ছিলেন রসুলের তৃতীয় যোগ্য খলিফা, আলী ছিলেন রসুলের চতুর্থ যোগ্য খলিফা। এই সিরিয়াল বাই সিরিয়াল রসুলের 4 খলিফাদের মধ্যে প্রথম সিরিয়াল কার, দ্বিতীয় সিরিয়াল কার, তৃতীয় সিরিয়াল কার, চতুর্থ সিরিয়াল আলী। এটা যারা বিশ্বাস করেন এবার এরা হইলে হক, যারা বলে যে না আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল না, এরা কাফির হয়ে গেল না বাতিল হয়ে গেল? হ্যাঁ, এরা কাফির হয়েছে, কাফির হয়েছে না বাতিল হয়েছে, ভ্রান্ত পথ ভুল পথে চলে গেল। এ হইল হক মুসলমান আর বাতিল মুসলমানের চিনার একটা সাধারণ উদাহরণ। ইসলামের বিশুদ্ধ আকিদা বিষয়ক কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে মুসলমানের হক দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেসব কথা মানতে হয় এর মধ্যে 4 খলিফার সিরিয়াল মানতে হবে, 4 খলিফার সিরিয়াল মানতে হবে। 4 খলিফার সিরিয়াল মানলে আপনি হক, 4 খলিফার সিরিয়াল না মানলে আপনি কাফির, না কাফির না, বাতিল মুসলমান, মূলভন্তি মুসলমান। এইরকম 72 দল মুসলমান আছে ভ্রান্তপন্থী, এরা বাতিল কিন্তু কাফির নয়। এদের মোকাবেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত যে মুসলমানের যে দলটার নাম, এই দলটা হল হক। এখানে হকের বিপরীত কাফির নয়, হকের বিপরীত বাতিল। আরেকটা হক আছে, এই হকের বিপরীতটা কাফিরও না বাতিলও না বেঠিক, কাফিরও না বাতিলও না বেঠিক, হকের বিপরীত বেঠিক। যেমন হানাফি মজহাব মতে ইমামের পিছনে মুক্তাদির সুরাকে রাত পড়া নিষেধ, এটা হক। শাফি মজহাব মতে ইমামের পিছনে মুক্তাদিদের সুরাতুল ফাতিহা পড়তে হবে। হানাফি মজহাবের দৃষ্টিতে শাফি মজহাবের এই বিধানটা বাতিল নয় বেঠিক, বুঝলেন? হানাফি মজহাবের দৃষ্টিতে শাফি মজহাবের বিধানটা বাতিল না বেঠিক? হ্যাঁ বেঠিক। তাহলে শাফি মজহাবে এমন বেঠিক কাজ করলো কেন? এখানে এসে প্রশ্ন জাগে অনেকেরই, এমন বেঠিক কাজ করলো কেন? মজহাব আলাদা বেঠিক কাজ করলো কেন? সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আরো আরো বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত বিষয়ের সমাধান সুস্পষ্ট ভাষায় কোরআন হাদিসে নাই, এই সমস্ত বিষয়ের সমাধান বের করতে গিয়া মুস্তাহিদ ইমামগণ যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত দিতে গিয়া যার সিদ্ধান্ত সঠিক হবে সে আল্লাহর কাছে সওয়াব পাবে, যার সিদ্ধান্ত ব্যতিক হবে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। এখন কি হইল, আপনারা এই শেষ কথাটা শুনেছেন মনোযোগ দিয়া? আবার বলি, সহি বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত বিষয়ের পরিষ্কার সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, ওই সমস্ত বিষয়ের সমাধান বের করতে গিয়া মুস্তাহিদগণ, সারমজাদের চার ইমাম এক একজন মুস্তাহিদ ছিলেন, মুস্তাহিদগণ যে রায় যে সমাধান বের করবেন, সমাধান বের করতে গিয়া একজনের সমাধানটা হবে সঠিক আরেকজনের সমাধানটা হবে বেঠিক। সহি বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যিনি সঠিক সমাধান বের করবেন তিনিও আল্লাহর কাছে সওয়াব পাবেন, যিনি বেঠিক সমাধান বের করবেন তিনিও আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবার বুঝে থাকলে বলুন, এখানে হক শব্দের বিপরীতটা বেঠিক, কেমন বেঠিক? যে বেঠিকে গুণা আছে না যে বেঠিকের মধ্যে অসব আছে? হ্যাঁ, যে বেঠিকের মধ্যে অসব আছে। সুতরাং হানাফি মজাম মতে যারা নামাজ পড়বে এরা সুরাকেরাত না হইলে সব পাবে, সহি বুখারী শরীফের হাদিস হইল দলিল। শাফি মজাম মতে যারা নামাজ পড়বে এরা সুরায়ে ফাতিহা হইলে সব পাবে, সহি বুখারী শরীফের হাদিস হইল দলিল। যারা কোন মজাবই মানে না, এরা ফরলেও জবাব দিতে হইব কার কথায় ফরসো, সারলেও জবাব দিতে হইব কার কথায় সারস, কথা বুঝলেন কিনা? দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবন ব্যবসায়ে জান্নাত খরিদে লাভবান হওয়ার জন্য কাজ কতটা লাগবে? চারটা। এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর আমল ভালো করবে, তিন নম্বর হকের উপর অটল থাকার জন্য একে অপরকে গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিবে। এই হকের এখন ব্যাখ্যা পরিষ্কার হয়ে গেল, একটা হক হইল কুফুরি ছাড়াও ইমানে আসো, আর একটা হক হইল মন গড়া ব্যাখ্যা মতো ইসলাম পালন করা ছাড়াও সুন্নতে রসুল আর জমাতে সাহাবার ব্যাখ্যা মতো ইসলাম গ্রহণ করো, কথা বুঝলেন কিনা? কুফুরি বাদ দিয়া ইমানে আসলে এটা হইল একটা হক, আর মন গড়া মতো ইসলাম পালন ছাড়িয়া দিয়া সুন্নতে রসুল আর জমাতে সাহাবার ব্যাখ্যা মতো ইসলাম গ্রহণ করা, এটা আরেকটা হক। আরেকটা হক হইল মজহাবের ভিন্নতা, মজহাবের ভিন্নতার মধ্যে এক মজাব হক আর এক মজাব বাতিল না বেঠিক? বেঠিকটা করবো কেন? সহি বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলেন, এখানের বেঠিকেও সওয়াব আছে, এখানের বেঠিকেও সওয়াব আছে। যেমন ধরেন মসজিদে ঢুকার সময় দোয়া আছে কিনা, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাহলি আবুয়াব রাহমাতি, একজনের দোয়া ফইরা ঢুকলো আর একজনের দোয়া না ফইরা ঢুকলো, যিনি দোয়া ফইরা ঢুকলো ইনি হক কিনা? আর যিনি দোয়া না ফইরা ঢুকলো ইনি কি বাতিল? না অবশ্যই, তবে বেঠিক। এই বেঠিকের গুণা আছে না, এই বেঠিকেরও সব আছে, হ্যাঁ বেঠিকেরও সব আছে। দোয়া না করেও যদি মসজিদে ঢুকে থুপুও থপ পাবে, দোয়া করে যদি ঢুকে থুপুও থপ পাবে। কাজেই এমন ক্ষেত্রে যে ক্ষেত্রে হকের বিপরীতে এমন বেঠিক যে বেঠিকের মধ্যে সোয়াব আছে, এমন বেঠিক নিয়ে বাড়াবাড়ি করা, এমন বেঠিক নিয়ে একে অপরের বিরুদ্ধাচরণ করা, এমন বেঠিক নিয়ে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানি, এইটা হল গুমরাহি, এইটা হল পথভ্রষ্টতা। আমরা তিন নম্বর কাজ পাইলাম জান্নাত দুনিয়ার জীবনকে জান্নাতের খরিদ্দার হিসাবে সফল করার জন্য। এক নম্বর হল আমরা ইমান আনবো, দুই নম্বর কাজ হইল আমরা আমল ভালো করব, তিন নম্বর কাজ হইল আমরা হকের উপর অটল থাকার জন্য একে অপরকে গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিই। চার নম্বর কাজ আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিসবর, হকের উপর অটল থাকতে হইলে কিছু ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য হারাইয়া ফেলেন হকের উপর অটল থাকতে পারবেন না, ধৈর্য হারাইয়া ফেললে ইমান রাখতে পারবেন না, ধৈর্য হারাইয়া ফেললে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকতে পারবেন না, ধৈর্য হারাইয়া ফেললে আপনি সুন্নাতে রাসূল এবং জামাতের সাহাবার আদর্শ মতো ইসলাম পালন করতে পারবেন না। ইমানের উপর অটল থাকতে হইলে, আমল ভালো করতে হইলে, আর হকের উপর থাকতে হইলে ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং তোমরা একে অপরকে ধৈর্য ধারণের জন্য গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দাও। এই চারটা কাজ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা দুনিয়ার জীবনে জান্নাত কিনার ব্যবসায় লাভবান, দুনিয়ার জীবনে জান্নাত কিনার ব্যবসায় লাভবান। কত কাজ? চার কাজ, ইমান, আমল, হক এবং হকের উপর অটল থাকা এবং ধৈর্য ধারণ, হকের উপর অটল থাকা এবং ধৈর্য ধারণ করা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই চার কাজের মাধ্যমে আমরা দুনিয়ার জীবনকে জান্নাতের খরিদ্দার হিসাবে সফল করার, লাভবান করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।